قال ويجوز البيع بثمن حال مؤجل اذا كان الاجل معلوما لاثبات قوله تعالى وقد استحل الله البيع عنه عليه السلام انه اشترى من يهودي طعاما الى اجل فراهنه دلعه لا بد ان يكون الاجل معلوما لان الجهاله فيه مانعه عن التسليم الواجب بالعقد فهذا يطالبه به في قريب المده وهذا يسلم في بعيدها قال ما তো মাননীয় আদালতের কাছে প্রশ্ন হইল যে এমনি টাকা দিল মুভি নিল বেচে কিনা তৈল এটা তো সহজ আমরা বুঝতাম যে একজনে টাকা দিল একজনে পণ্য দিল লেনদেন হইল হয়ে গেল যা বলল কবুল হইল হয়ে গেল এখানে কেউ যদি পণ্য নিচ্ছে ঠিকই টেহাড়া ভাই ঘরে দে তাহলে বেচা কিনা চুক্তিটা হবে কি না আদালতে জবাব দেওয়া জুজুল বাইউ বিসামানিন হালিন ওয়া মুআজ্জালিন ইযা কানাল আজালু মা'লুমান লিইতলাকি কওলিহি তাআলা ওয়া আহাল্লাল্লাহু আল বাই'আ ওয়া হারামার রিবা ওয়া আনহু আলাইহিস সালাম আন্নাহু ইশতারা মিন ইয়াহুদিয়্যিন ত্বআমান ইলা আজালিন ওয়া রাহানাহু দিরআহ ওয়া লা বুদ্দা আন ইয়াকুনা আল আজালু মা'লুমান لأن الجهالة فيه مانعة عن التسليم الواجب بالعقد هذا يطالبه به في قريب المدة وهذا يسلم في بعيدها তো আদালতের পক্ষ থেকে বলা হয় যে শুনে ইয়াজুজুল বাইউ বিসামানিন হাত নগদ টেহা যদি দেয় তাহলে তো ভাই জায়েজ আছে আগেও বুঝে আসছে আর এইটাও জায়েজ আছে অমুয়াজ্জাল যদি বাকিতেও বেচা কিনার চুক্তি হয় তাহলে এইটাও কি আছে তবে একটা কথা শুনে রাখি ইজা কানাল আজালু মা'লুমান যদি কয় যে ভাই তোমার কাছ থেকে এই জিনিসটা নিলাম কে আমি পরে দিমু তাহলে ভাই হবে না আর যদি কয় যে ভাই তোমার কাছ থেকে এই জিনিসটা 10 টাকা দিয়ে আমি কিনে নিলাম এক মাস পরে টাকা দিব তাহলে ভাই কথাটা বুঝে আসছে আগেরটা আর এটার পার্থক্য আগেরটা হলো আজাল মালুম পরে টাকা দিব আর এটা যদি আজাল মজবুর থাকে তাহলে এটা মুগজিল আল মুনাজা মুগজিল আল মুনাজা কেমন হবে বায়ে কইব যে এই দাদা কেহানি জিনিস কিছুস কেহানি টাকা দে কেহানি একদিন পরে কই বাকি তো দিছে দেয়া হলে একদিন পরে আর হেবেটা তো যতদিন দেরিতে দিতে পারবো হ্যাঁ লাভ না টেহা বাকিতে দিব আমি কি কইছি কাল ভাই টেহা দেওয়ার মু এক বছর পরে ভাইবা তাহলে এই যে দুজনে হ্যাঁ আমি মনে হচ্ছি কাইলি দেওয়া দিবে হ্যাঁ আমি মনে হচ্ছি এক বছর পরে দিব হ্যাঁ এই যে দরকার এই লাগি রে মারামারি লাগি এই যে হালত এই যে হালতটা বুঝছিলেন শেষ পর্যন্ত বিবাদ এবং ঝগড়া পর্যন্ত ঘোরায় এই কারণে যে যে হালত বুঝছিলেন মুনাজা এই যে হালত চাই বাকি কথা হলো যে সামানে হালের দ্বারা নিভাবে ভাই জায়েজ সামানে মুআজ্জালের দ্বারাও জায়েজ হইতেছেন এ দলিল কি কয় দলিল হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা আহাল্লাল্লাহুল বাইয়া আল্লাহ বেচা কিনা কে হালাল করছেন এই জায়গার মধ্যে বেচা কিনার সময় সামান নগদ দিতে হবে আর বাকিতে হইলে হালাল হারাম হালাল হবে না হারাম হবে এই কথা তো আয়াত আয়াতের মধ্যে কয়েক জায়গায় নেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি যারা বেচা কিনার চুক্তি এটা কি জায়েজ করছেন অর্থাৎ যেহেতু আয়াত মুতলাক এখন এইখানে নগদ টাকা দিয়েও যদি লেনদেন করেন তাও জায়েজ আর বাকিতেও যদি লেনদেন করেন তাও জায়েজ কারণ এটা আয়াতের মুখালেফ নসের মুখালেফ হয় না দ্বিতীয় নম্বর দলিল হলো যে শুধু কোরআনের আয়াতই কেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাও এই জাতীয় লেনদেন ছিল আবু সাহাম ইহুদি আবু সাহাম নামে এক ইহুদি আছিল ইহুদির কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 সা গম বাকিতে নিছিলেন, আর তার কাছে বন্ধক রাখছিলেন একটা লোহবর্ম, যুদ্ধের যে বর্ম পড়া হয় এইটা। তাহলে স্বয়ং সাহেবের শরীয়ত যে লেনদেন বাকিতে করছেন জায়েজ, সুতরাং এটা জায়েজ আছে। তবে ওই কথা একটাই, কয়দিন পরে এইটা যদি টাইম টেবিল ঠিক না করেন তাহলে এটা মুফজিল আর মুনাজা হয়, কারণ টাইম টেবিল যদি ঠিক না হয় বায়ে চাইবে তাড়াতাড়ি টাকা আর মুস্তারি চাইবে দেরিতে টাকা, এই তাড়াতাড়ি আর দেরি লিয়া লাগবে ঝগড়া, মুফজিল আর মুনাজা। আর যে যে হালত বায়ের মধ্যে মুফজিল আর মুনাজা হয় ওই বাই কি হয় না যায়। ويجوز البيع بثمن حال ومؤجل اذا كان الاجل معلوما او جائز ہے بائع بثمن حال نقد رقیہ سے ومؤجل او باقی سے نقد এবং বাকি। তবে اذا كان الاجل معلوما جب کہ اجل کیا ہو معلوم কেন ইতলাকি কওলি তাআলা ওয়া হাল্লাল্লাহু আল-বাইআ, আল্লাহ তাআলা কি কওল মুতলাক হুনি কি ওয়াজহ সে ওয়া হাল্লাল্লাহু আল-বাইআ, আল্লাহ তাআলা নে বাইকো কিয়া ফরমায়া হালাল ফরমায়া। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বাইরে যে হালাল করছেন এখানে কোন কয়েদ যে এই জাতীয় বাই হইলে হালাল হবে আর এই জাতীয় বাই হইলে হারাম হবে এই কথা এই জায়গার মধ্যে যেহেতু বলা হয় নাই, তাইলে নগদে হোক এটাও জায়েজ আছে, বাকিতে হোক এটাও। وعنه عليه السلام أنه اشترى من يهودي طعاما إلى أجل ورهنه درعه، وعنه عليه السلام الرسول صلى الله عليه وسلم سي روايته أنه اشترى من يهودي طعاما إلى أجل اكما الشمالي যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইশতারা মিন ইহুদিয়িন তুআমান ইলা আজালিন, এক ইহুদি সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে খানা, এখানে খানার দ্বারা গম, তো আমান নের দ্বারা হলো গম গেহু, ইস্তারামি ইহুদি কিন্তু আমান, এক ইহুদি সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে গেহু খরিদা সালাসিনা সোয়া, রেওয়ায়েতের মধ্যে আছে কত 30 ইলা আজালিন, এটা এক মাস মেয়াদ দিয়ে হুজুর সাল্লাম কিনছিলেন বা দুই মাস মেয়াদ দিয়ে কিনছিলেন। ওয়ারাহানাহু দিরাহু, আর উসকে পাস রেহেন রাখা বন্ধক, রেহেন রাখা আপনি জেরা দিরা জেরা, ওয়ালা বুদ্দা ইয়াকুন আল আজাল মালুমান, ওয়ালা বুদ্দা ইয়াকুন আল আজাল মালুমান, মুআজ্জাল যে হবে আজাল মালুম থাকতে হবে, জরুরি হে কে ইয়াকুন আল আজাল মালুমান, আজল মালুম لان الجهاله فيها مانعه عن التسليم الواجب بالعقد, لان الجهاله فيه مانعه عن التسليم الواجب بالعقد, কো এখানে জাহালত সময় যদি নির্দিষ্ট না থাকে মজহুল থাকে তাহলে মানিয়াতুন আন التسليم الواجب আকদে বায়ের মাধ্যমে সামান বায়েকে দেওয়া যায় ওয়াজেব আসিল, আকদে বায়ের মাঝে বেচা কিনা চুক্তির দ্বারা সামান টাকাটা বায়েরে দেওয়া যায় ওয়াজেব আসিল সেই উজুব আদায়ের ক্ষেত্রে মানে আসে, কারণ মানেটা কি যে বাকিতে দিছে তাহাজা ইতালিবুহু বিহি ফি করিবিল মুদ্দা, এই বেড়ায় অর্থাৎ বায়ে ইতালিবুহু বিহি সামান চাইব ফি করিবিল মুদ্দা, তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে, কারণ হের টাকার দরকার, আর ওই বেটা কব যত দেরি পারে তত দেরিতে দি, তাহলে এটা কি হয়ে যেতেছে এই যে হালতটা মুফজিলাল মুনাজা হইতেছে, আর যে যে হালত বাইরের মধ্যে মুফজিলাল মুনাজা হয় এটা কি হয় মান্য নিষেধ জায়েজ নেই। ওলা বুদ্ধা ইয়াকুন আল আজাল মালুমান, আও জরুরি হে কে হো আজাল মালুম لان الجهاله فيه مانعه عن التسليم الواجب, ইসলিয়ে কে জাহালত বাইকে আন্দর মানিয়াতুন আন তাসলিম আল ওয়াজিব, তসলিমে ওয়াজেব সে মানে হ্যাঁ তসলিমে হতে হতে সামান সব দেওয়া যেটা ওয়াজেব ছিল এটা থেকে মানে তাড়াতাড়ি দ্রুত গতিতে জলদি মুস্তারি সপদ করে গা দেরি করিয়া দিবে এই দুইজনের মধ্যে লাগবে কি ঝগড়া আর মুজিল আল মুনাজা হইলে ভাই না।